السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. وَالْعَصْرِ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ. আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে কর্মচঞ্চল জিন্দেগির শত ব্যস্ততা ডিঙ্গিয়ে আল্লাহর দিনের চর্চা করার জন্য আমরা এই মারকাজে কিছু সময়ের জন্য বসার সুযোগ লাভ করেছি। যে আল্লাহ পাক এই দিনই বৈঠকে বসার তৌফিক দান করলেন তারই বারগাহে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম। সম্মানিত দিনই বৈঠকের দিনই ভাই সকল, আগেই শুনেছেন ইতিপূর্বে যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সূরা আসর থেকে শিক্ষা গ্রহণ। সূরাতুল আসর সাইজের দিক দিয়ে এটা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের ছোট সূরা হিসাবে এটা দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রথম স্থান অধিকার করেছে সূরা কাউসার, আর দ্বিতীয় স্থান অধিকার করেছে সূরাতুল আসর। এই সূরাটি এর অনন্য বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্যের কারণে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহ বলেছেন যে আল্লাহ পাক যদি মানুষের দলিল হিসাবে এই সূরাটাই নাজিল করতেন শুধু, তাহলে মানুষকে ধরার জন্য, দলিল হিসাবে মানুষের উপরে পেশ করার জন্য এটাই যথেষ্ট ছিল। আল্লাহ পাক দয়া করে অন্যান্য সূরাসমূহ মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। সাহাবায়ে কেরামগণ পরস্পর সাক্ষাৎ হলে একে অপরকে এই সূরা না শুনিয়ে বিদায় হতেন না। এই সূরার অপরিসীম গুরুত্ব, এ সূরাকে মূল্যায়ন তো মুসলিম জাতি করেছেই। মুসাইলামাতুল কাযযাব, যে ভণ্ড নবী, মিথ্যা নবী, সে নবীও মুসাইলামাতুল কাযযাবের জামানায় একজন কাফেরকে জিজ্ঞেস করা হচ্ছিল। মুসাইলামাতুল কাযযাবের জামানায় একজন কাফেরও স্বীকৃতি দিচ্ছে যে এই সূরার অনন্য বৈশিষ্ট্য। তাফসিরে ইবনে কাসিরে ঘটনা উল্লেখ করা হয়েছে, জনৈক ব্যক্তি মুসাইলামাতুল কাযযাবকে জিজ্ঞেস করা করল যে তোমাদের দেশে নাকি নবী এসেছেন? তো বলছে হ্যাঁ, আমাদের দেশে নবী এসেছেন। কথাটা বোধহয় একটু এলিয়ে গেল। একজন কাফেরকেই মুসাইলামাতুল কাযযাব জিজ্ঞেস করতেছিলেন যে তোমাদের দেশে নবী এসেছেন? বলে হ্যাঁ, নবী এসেছে। তো নবী কি বলেন? তখন ওই কাফের এই সূরায়ে আসর শুনালেন তাকে, যে আমাদের নবীর উপরে এই সূরা নাজিল হয়, যা নাজিল হয় তা এমন। মুসাইলামাতুল কাযযাব তখন বলে আমার উপরেও কিছু নাজিল হয়। বলছে তোমার উপরে কি নাজিল হয় একটু বলো। তো বলছে যে ইয়া অবার লাকা উজনাকা ও সাদার ও বাতনুকা হাকার নাকার। তো বলছে এই সূরা আমার উপর নাজিল হলো। তখন সে কাফের বলছেন যে মুসাইলামা, তুমি যে মিথ্যেবাদী, তোমার এই সূরাটাই প্রমাণ করে। কারণ আমি যে নবীর সূরা, আমার দেশের নবীর উপরে নাজিলকৃত সূরা যে আমি বললাম তা কেমন, আর তুমি যেটা বললে তা কেমন। তো যাই হোক, এই সূরার অনন্য বৈশিষ্ট্য, এই সূরাটি আল্লাহ পাক নাজিল করেছেন সময়ের উপর। আসর শব্দের অর্থ সময়, যুগ, জামানা, আসরের সালাত। তো এই সময়কে লক্ষ্য করে আল্লাহ পাক এই সূরা নাজিল করেছেন, সময়ের উপর এই সূরাটি নির্ধারিত। সময় এক গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের মূল জীবনের কারেন্সি। মানুষকে যে কারেন্সি দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন দুনিয়াতে, সেই কারেন্সি হলো সময়। সময় দিয়ে আল্লাহ পাক মানুষকে পাঠিয়েছেন। কারো সময় 50 বছর, কারো সময় 60 বছর, কারো সময় 40 বছর। এই সময় দিয়ে আল্লাহ পাক মানুষকে পাঠিয়েছেন দুনিয়াতে। সময়ের মূল্যায়ন করাটা খুব জরুরি। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা। ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত, কানাত আলাল মুমিনিনা, মুমিনের উপরে নির্ধারিত, কিতাবাম মাউকুতা, একটি সময়ের উপরে ফরজ করে নির্ধারিত। মানুষকে আল্লাহ পাক যত ইবাদত দিয়েছেন, সমস্ত ইবাদত সময়ের সাথে রিলেটেড। সমস্ত ইবাদত বা অধিকাংশ ইবাদত সময়ের সাথে রিলেটেড, সময়ের সাথে সম্পৃক্ত। একটা ছোট্ট উদাহরণ দিলে হবে। আজকাল ওই যে ছোকরা মোকরারা খুব ফতুয়া দেয়, ছোকরা মোকরা মানে অল্প বয়সের দুই দাঁতের বাসুর, হ্যাঁ, অল্প বয়সের যুবক শ্রেণীর রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, নতুন আহলাদিস হয়ে নতুন ফতুয়া একদম বাজার গরম করে ফেলে, যদি মাথাই খারাপ হয়ে যাবে। পুরাতন যারা আমরা বহুদিন থেকে এগুলি চর্চা করছি কোরআন হাদিসের, আমরা যেন তাদের সামনে কিছুই না, গবেষণা করতে করতে একদম বুদ্ধির খেই হারিয়ে ফেলে। ওই যে একদিনে ঈদ, তারপরে একদিনে সিয়াম পালন করতে হবে, বহু রকমের দলিল তাদের কাছে উপস্থিত। তো একদিন এক ছোকরা খুব ছটফট করতেছিল, ছোকরা বললাম এই কারণে মনের দুঃখে বললাম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেন, হুদা সাউল আসনান ও সুফাহাউল আহলাম, খারিজি যারা হবে তাদের বয়স হবে কম আর বুদ্ধি হবে হালকা। তো দুনিয়াতে যত খারিজি আছে, খারিজিদের এই খাসলতটা বিদ্যমান, কারণ খারিজিরা হলো হুদা সাউল আসনান সুফাহাউল আহলাম, বয়স তাদের কম, বুদ্ধি তাদের হালকা। খারেজিরা যেসব ফতুয়া দেয়, সেসব ফতুয়া পর্যালোচনা করলে তাদের যে বুদ্ধি হালকা, ন্যূনতম জ্ঞান গরিমাও যে নাই, সে জিনিসটা সেখানে বোঝা যায়। তো যাই হোক, ও ছেলেটি বলছে যে সারা বিশ্বে একদিনে সিয়াম পালন করতে হবে আর একদিনে ঈদ পালন করতে হবে। ওর দলিল হলো তিনটা। একটা দলিল হলো যে সৌদি আরবের সাথে বাংলাদেশের ব্যবধান 3 ঘন্টা, তো এই 3 ঘন্টা ব্যবধানের কারণে একটা দিন চলে যাবে নাকি। তা আমি তখন ছেলেটাকে বললাম যে বাবা, আমার একটা প্রশ্নের উত্তর দাও, আজকে সন্ধ্যার সময় বেলা ডুবেছে, মনে করুন যে 5টা, ঢাকায় 5টা 25 বা 5টা 20 বেলা ডুবেছে, তো 5টা 20 ঢাকায় বেলা ডুবেছে, রাজশাহী ধরুন 5টা 25 বেলা ডুবেছে, আর চিটাগাঙের বেলা ডুবেছে মনে করুন 5টা 15, তো চিটাগাঙের বেলা ডুবে গেছে 5টা 20, 5টা 20 যখন হয়েছে তখন চিটাগাঙের বেলা ডুবে গেছে, সে চিটাগাঙের বেলা ডুবে গিয়ে তখন মাগরিব হয়ে গেছে, রাত এসে গেছে। আজকের দিনটা ছিল মঙ্গলবার, মঙ্গলবার দিন পার হয়ে এবার বুধবারের রাত চিটাগাং শুরু হয়েছে 5টা 20, আর 5টা 20 ঢাকায় বেলা ডুবছে, আর 5টা 20 রাজশাহীতে বেলা ডোবে নাই, তখন আরও 5 মিনিট বাকি। এখন এই 5টা 20 দুইটি সন্তান জন্ম নিয়েছে, একটি সন্তান রাজশাহীতে আর একটি সন্তান জন্ম নিয়েছে চিটাগাঙে। কয়টায় জন্ম নিল? 5টা 20। চিটাগাঙওয়ালাও 5টা 20 জন্ম নিয়েছে, আবার রাজশাহীওয়ালাও 5টা 20 জন্ম নিয়েছে। চিটাগাঙের সন্তানটা বেলা ডুবার 5 মিনিট পরে জন্ম নিয়েছে, আর রাজশাহীতে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে সেই সন্তানটা বেলা ডুবার 5 মিনিট আগে জন্ম নিয়েছে। তাহলে ওই ছেলেটা মঙ্গলবার পায়নি, ওর মঙ্গলবার শেষ হয়ে বুধবারের রাত চালু হয়ে গেছিল, তারপরে জন্ম নিয়েছে। আর রাজশাহীর ছেলেটা, ওর মঙ্গলবার তখনও আছে আরও 5 মিনিট বাকি, তার মানে ওর জন্মদিন হলো মঙ্গলবার আর ওর জন্মদিন হলো বুধবার। এবার আকিকা কয়দিনে হবে? জন্ম তো একই টাইমে নিছে দুইজন, একই দেশে, এক ছেলে চিটাগাঙে আর এক ছেলে রাজশাহীতে, আকিকা কয়দিনে হবে? ও যেহেতু ওর মঙ্গলবার পার হয়ে বুধবার রাত চালু হয়ে গেছিল, অতএব ওর জন্মদিন শুরু হবে বুধ থেকে, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল, ওর আকিকা হবে মঙ্গলবারে, আর এর আকিকা হবে কিবারে? সোমবারে। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। বাবা তাহলে এখন বলো যে একই টাইমে তো জন্ম নিল, একই টাইমে জন্ম নিল, আকিকা 2 দিনে হবে কেন? একজনের বেলা ডুবেছে আর একজনের ডোবে নাই। শুধু তাই নয়, জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন, জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত বেলা ডুবার আগ পর্যন্ত আপনার টাইম। আপনি চিটাগাঙে বসবাস করেন, জিলহজ মাসের 13 তারিখের বেলা ডুবে গেছে, এ বছরের জন্য আপাতত আপনার জন্য কুরবানি করার আর কোনো সুযোগ নাই। আপনার আরেক ভাই রাজশাহীতে বাস করে, তার 13 তারিখের সূর্য এখনো ডোবে নাই, এখনো তার কুরবানি করার সুযোগ রয়ে গেছে। শুধু তাই নয়, একই জায়গাতে একই বাড়িতে যদি 2টা বাচ্চা জন্ম নেয়, এক বাচ্চা বেলা ডুবার 1 মিনিট আগে আর এক বাচ্চা বেলা ডুবার 1 মিনিট পরে, তাহলে আকিকা 2 জনের কয়দিনে হবে? 2 দিনে, 2 জনের 2 দিনে হবে। আল্লাহ পাক বলছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, মুমিনের জন্য নির্ধারিত টাইম দিয়েছেন আল্লাহ পাক। এই টাইমকে যদি না জানি এবং টাইম মতো যদি এবাদত না করি তাহলে এবাদত আমার গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুলিন নাসি ওয়াল হাজ, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুলিন নাসি ওয়াল হাজ। হে নবী, আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনি বলে দিন এরা মানুষের সময় নির্ধারণ করার জন্য আল্লাহ পাক নতুন চাঁদ প্রেরণ করে থাকেন। ওয়াল হজ, এবং হজের সময় নির্ধারিত হয়, হজ বলতে এখানে এবাদত নির্ধারিত হয়, এতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল। এখানে হজ বলা হয়েছে মানে এই নয় যে হজটাই শুধু নতুন চাঁদের সাথে রিলেটেড সম্পৃক্ত, হজের সাথে সিয়াম আছে, তারপরে জাকাত আছে, তারপরে সন্তানের দুধ পান করার ব্যাপার আছে, এবাদত তো আছেই, আবার মুআমালাতও আছে। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা ইউতিম্মার রাদা, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। সন্তানকে তার মা দুধ পান করাবে কয় বছর? দুই বছর। ইংরেজি দুই বছর না বাংলা দুই বছর? আরবি দুই বছর। চাঁদের মাসের দুই বছর, চাঁদের মাসের দুই বছর যদি হয় তাহলে কত দূর হালাল আর হারাম আমরা এখন পার্থক্য করতে পারতেছি বুঝেন তো। চাঁদের দিন শেষ হয়ে যায় বেলা ডুবার সাথে সাথে, চাঁদের দিন শেষ হয় বেলা ডুবার সাথে সাথে, চাঁদের দিন শেষ হয় বেলা ডুবার সাথে সাথে। চাঁদের দিন প্রত্যেক দেশে আলাদা আলাদা হয়, যে দেশে বেলা ডুবে ওই দিনের দিন শেষ হয়, কিন্তু ইংরেজদের দিন রাত ১২টায় শুরু হয়, ১২টার পরে শুরু হয়, সারা বিশ্বে তাদের দিন একদিন হয়, সারা বিশ্বে ইংরেজদের ইংরেজি দিন একদিন হয়, কিন্তু চাঁদের দিন তো নয়। এবার মায়ের দুধ পান করাটাও বোঝেন, দুই বছরের ভিতরে দুধ পান করলে দুধ মা বলে সাব্যস্ত হবে, দুই বছর পার হওয়ার পরে আর দুধ মা বলে সাব্যস্ত হবে না। এবার দুই বছরের লাস্ট দিন, বেলা ডুবার আগ পর্যন্ত দুই বছর মেয়াদ, বেলা ডুবার আগ পর্যন্ত পাঁচবার দুধ পান করলে মা বলে সাব্যস্ত হবে, বেলা ডুবার পরে ৫০ বার যদি দুধ পান করে তবু মা বলে সাব্যস্ত, পৃথিবীর কোনো মুফতি করতে পারবে না। কি বোঝা গেল সময়ের বিষয়টা? আল্লাহ পাক সময়কে যে নির্ধারণ করেছেন, সময় যে মানুষের জীবনের কারেন্সি, সময় হলো এবাদতের সকল প্রকার, এবাদতের সকল প্রকার, মুআমালাতের সকল প্রকার, লেনদেনের সব কিছু এখানে নির্ধারিত। শুধু তাই নয়, আপনি যদি ইংরেজি বছরে চাকরি করেন তাহলে অন্তত পক্ষে বছরে ১১ দিন ভূতের বেগার খাটা লাগে, আর চাঁদের বছরে যদি চাকরি করেন তাহলে আপনি অন্তত পক্ষে ১১ দিন কম পাবেন। মোটামুটি ৩২-৩৩ বছর যদি কোনো লোক সার্ভিস দেয় আরব দেশে তাহলে অন্তত পক্ষে এই ৩২ বছরের মাথায় গিয়ে ১ বছরের বেতন সে বেশি পাবে, যদি তার স্যালারি নির্ধারণ করা হয় এই আপনার দিয়ে, চাঁদের বৎসর দিয়ে। আর স্যালারি যদি নির্ধারণ করা হয় ইংরেজি বৎসর দিয়ে তাহলে ১ বছরের বেতন সে কম পাবে। এরপরে রিটায়ার্ডের মাসলা আসবে, চাঁদের বছরে আগে রিটায়ার্ড হয়ে যাবে, আরও রিটায়ার্ড হতে পারবে না, ওখানে রিটায়ার্ড হতে আরও দেরি হবে। রিটায়ার্ড হওয়ার একদিন আগেও যদি সে চাকরিচ্যুত হয় তাহলে তার অধিকার থেকে বঞ্চিত হবে। তাহলে দুনিয়ার এবাদত তো আছেই, এবাদতের সাথে মুআমালাতটাও সম্পৃক্ত। কিসের সাথে? সময়ের সাথে। কিসের সাথে? সময়ের সাথে। ওই জন্য আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা, নিশ্চয় পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইনসানের আগে যে আলিফ লাম আছে, এই আলিফ লামকে আরবি ব্যাকরণে বলা হয় আলিফ লাম জিনসিয়া ইস্তিগরাকিয়া। জিনসিয়া ইস্তিগরাকিয়া দিয়ে আল্লাহ পাক বললেন পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, কেউ ক্ষতির হাত থেকে বাঁচে নাই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন? মানুষের জীবনের মূল কারেন্সি হলো সময়, সময়ের মূল্যায়ন সে করে নাই, সময়ের মূল্যায়ন না করলে ক্ষতির মধ্যে নিমজ্জিত। 500 টাকা দিয়ে একটা টিকিট কিনেছেন ট্রেনের, ট্রেন চলে যাওয়ার 1 মিনিট পরে ইয়ার আপনার স্টেশনে গিয়ে হাজির হয়ে গেলেন, এই টিকিট কয় টাকায় বিক্রি করা যাবে? বিক্রি হবে না। 50,000 টাকা দিয়ে একটা বিমানের টিকিট কিনেছেন, বিমান উড়ে যাওয়ার পরে আপনি এয়ারপোর্টে পৌঁছলেন, এই টিকিট কয় টাকায় বিক্রি হবে? 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে একটা ভিসা কিনেছেন, ভিসার মেয়াদ পার হয়ে যাওয়ার পরে অ্যাম্বাসিতে গেছেন স্ট্যাম্পিং করার জন্য, ভিসার কয় পয়সা মূল্য হবে? পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হয় সময়ের মূল্যায়ন না করার কারণে। এ টিচিং টাইম সেভিং নাইন, সময়ের এক ফোর আর অসময়ের শতেক ফোর। তা আল্লাহ রাব্বুল আলামিন তাই সময়ের কসম কেটে বললেন যে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে এরা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। কারণ ঈমানদারের কাছে টাইমের মূল্য আছে, ঈমানদার সময় মতো সালাত আদায় করে, ঈমানদার সময় মতো যাকাত প্রদান করে, ঈমানদার সময় মতো ঘুম থেকে ওঠে, ঈমানদার সময় মতো তার লেনদেন পরিশোধ করে। ঈমানদারের কাছে সময়ের মূল্য অপরিসীম, ঈমানদার সময়কে মূল্যায়ন করে। ইল্লাল্লাযীনা আমানু, আজ থেকে 1400 বছর আগে যখন আরব জাহানের মানুষ ছাগলের রাখালি করে, ছাগল চড়িয়ে দুধ পান করে জীবিকা নির্বাহ করতেন, সেই আরব জাতির কাছে সময়ের মূল্যায়ন ছিল। আজকে মানুষ ঘড়ি দিয়ে সময় মাপে, কম্পিউটার দিয়ে সময় মাপে, সময় মাপে আরো অন্যান্য যন্ত্র দিয়ে সময় মেপে মেপে মানুষের সময়ের মূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে, মিনিট সেকেন্ড সব ভাগ করছে। কিন্তু 1400 বছর আগে সেই ছাগলের রাখাল যারা আরব দেশের ইসলাম গ্রহণ করেছিলেন, যারা মরুভূমির বেদুইন ইসলাম গ্রহণ করেছিলেন, তারা বুঝেছিলেন সারাদিন সিয়াম পালন করার পরে বেলা ডুবার 1 মিনিট আগে ইফতার করলে সারা দিনের পরিশ্রম বাতিল। 1 মিনিটের জন্য সারা দিনের পরিশ্রম কর্তন করে যেই ধর্মে, সেই ধর্মের নাম ইসলাম। পৃথিবীর এমন কোন কোম্পানি নাই, পৃথিবীর এমন কোন দেশ নাই যেই দেশ 1 মিনিটের জন্য একদিনের বেতন কর্তন করে, 1 মিনিটের জন্য একদিনের বেতন কর্তন করে, 1 মিনিটের জন্য একদিনের সিয়াম বাতিল বলে সাব্যস্ত হয় যে ধর্মে, সেই ধর্মের নাম হলো ইসলাম। সারাদিন পরিশ্রম করলেন, 2.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা খরচ করে হজ করলেন, আরাফার ময়দানে 9 তারিখ দিবাগত রাত ফজরের আজানের আগে যদি পৌঁছতে না পারেন তাহলে আপনার 3 লক্ষ টাকার হজ বাতিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফার ময়দানে অবস্থানের নাম। আরাফার ময়দানে অবস্থান না করলে হজ বাতিল হয়ে যায়। আজানের 1 মিনিট আগে আরাফার ময়দানে পৌঁছলে আপনার হজ টিকে যাবে। জিলহজ মাসের 9 তারিখ দিবাগত রাত অর্থাৎ 10 তারিখের রাতে, 9 তারিখ দিবাগত রাত সারা রাত আপনি অসুস্থতা বা কোনো সমস্যার কারণে সারা রাত আপনার অপশন, ফজরের আজানের আগে যদি আপনি আরাফার ময়দানে পৌঁছতে পারেন তাহলে আপনার হজ টিকে গেল। ফজরের আজান হওয়ার যদি 1 মিনিট পরে আরাফার ময়দানে পৌঁছেন, 50 দিন যদি আরাফার ময়দানে বসে অবস্থান করেন তাহলে ওই আরাফার অবস্থান গ্রহণযোগ্য নয়। 1 মিনিট আগে আর 1 মিনিট পরের এবাদতের মূল্যায়ন ইসলাম আমাদেরকে শিখিয়েছেন, ওই জন্য আল্লাহ ইসলাম আমাদেরকে শিখিয়েছে, ওই জন্য আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা এই ক্ষতি থেকে বেঁচে গেল। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান কয়েকটি জিনিসের সমষ্টির নাম। মদিনার একজন বিশিষ্ট মুহাদ্দিস শেখ হাম্মাদ আল আনসারী তিনি বলেছেন যে তোমরা 5টি নুনকে মুখস্থ করো তাহলে ঈমান তোমাদের মুখস্থ থাকবে। আত-তাসদীকু বিল জিনান, আত-তাসদীকু বিল জিনান, ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিতাআতির রহমান ওয়া ইয়ানকুসু বিতাআতিশ শাইতান। বুঝে ঈমান কি জিনিস? আত তাসদিকু বিল জিনান, অন্তরের বিশ্বাস, ওয়াল ইকরারু বিল লিসান, মুখের স্বীকৃতি, জিনানের শেষেও নুন, লেসানের শেষেও নুন, ওয়াল আমালু বিল আরকান, আরকানের শেষেও নুন, ইয়াজিদু বি তাআতির রহমান, আল্লাহর আনুগত্য করলে ঈমান বাড়ে, ওয়া ইয়ানকুসু বি তাআতিশ শয়তান, আর শয়তানের আনুগত্য করলে ঈমান কমে যায়। তাহলে ঈমান ইন্টারনাল বিষয়, বিশ্বাসের নাম, আর ইসলাম বাইরের অংশের নাম। বাইরের আমল শাহাদত, সালাত, সিয়াম, হজ, জাকাত, এই পাঁচটি হলো ইসলামের রকন। আর ঈমানের রকন হলো আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তারপরে তারপরে ওয়াল বাসে বাদাল মাউত, মেড ইন বাংলাদেশ। ওয়াল বাসে বাদাল মাউত হলো মেড ইন বাংলাদেশ, কারণ ওয়াল বাসে বাদাল মাউত তো ইয়াউমিল আখিরার মধ্যে এসে গেল। তা আবার নতুন করে যদি ওয়াল বাসে বাদাল মাউত হয় তাহলে ওয়াস সিরাত, ওয়াল মিজান, ওয়াল হিসাব, ওয়াল জান্নাহ, ওয়াল ওয়ান নার, ওয়াল কাউসার, ওয়াল হাউদ, ওয়াস শাফাআহ, কারো কত কিছু এসে যায়, কিন্তু না ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যে সব শামিল হয়ে গেল। তাহলে ছয়টি বিষয়ের উপরে ঈমান রাখার নাম হলো ঈমান। ঈমান ছয়টি বিষয়ের উপরে, ঈমানের ভিত্তি হলো ছয়টি, ঈমানের স্তম্ভ হলো ছয়টি। পাকিস্তানের একজন বিরাট বড় আলেম, তিনি তার কেতাবের মধ্যে তাকদীর, তাকদীরের ভালো মন্দের বিশ্বাসটাকে উঠিয়ে দিয়েছেন। আন তুমিনা বিল কাদেরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের বিশ্বাসটাকে উঠিয়ে দিয়েছেন, ওখানে ওটা রাখেন নেই। ঈমান হলো আমল এবং বিশ্বাস এবং স্বীকৃতি, তিনটা সমন্বয়ের নাম। ঈমান একটি গাছের মতো, ঈমানের নিচে আছে ছয়টি শিকড়, আর ঈমান গাছের শাখা হলো সত্তরের অধিক। আল ঈমানু বিযউ ওয়া সাবউনা শুবাতান ফা আফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমান গাছের শাখা নিচ থেকে খাদ্য গ্রহণ করে, ঈমান গাছ, ঈমান গাছের শিকড় থেকে ঈমান গাছ খাদ্য গ্রহণ করে, ঈমান গাছ তার শাখা প্রশাখা থেকে খাদ্য গ্রহণ করে, শাখা প্রশাখা থেকে খাদ্য গ্রহণ করে, শিকড় থেকে খাদ্য গ্রহণ করে। ওই জন্য সাহাবায়ে কেরামগণ বলতেন, কলে খাল্লুনা নুজাদ্দিদ ঈমানানা, আমরা চলো আমাদের ঈমানকে আবার তাসদীদ করি, নতুন করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল ঈমানা ইয়াখলাকু কামা ইয়াখলাকু সাওবু, ইন্নাল ঈমানা ইয়াখলাকু ফি কালবিল মুমিন, মুমিনের অন্তরে ঈমান পুরাতন হয়ে যায়। কামা ইয়াখলাকু সাওবু, যেমন কাপড় পুরাতন হয়, কাপড় পুরাতন হলে রিপু করতে হয়, ওটাকে ধুতে হয়, পরিষ্কার করতে হয় ডিটারজেন্ট দিয়ে, মানুষের ঈমানের মধ্যে ময়লা পড়ে, মানুষের ঈমান দুর্বল হয়ে যায়, মানুষের ঈমান কমবেশ হয়ে যায়, মানুষের ঈমানের কাঁটা উঠানামা করে, মানুষের ঈমানের গ্রেড বাড়ে কমে। এই জন্য ঈমানকে পরিচর্যা করতে হয়। ঈমানের গাছকে পরিচর্যা না করলে, পোকামাকড় থেকে ওটাকে সংরক্ষণ না করলে ঈমান টেকে না। ঈমান কিভাবে বাড়ে কমে আর ঈমানের গ্রেড কিভাবে ওঠে নামে, এটার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে আমি দিয়ে দিচ্ছি। রমাদান মাসের দিনের বেলা সিয়ামরত অবস্থায় কোনো সায়েমকে আপনি বহু প্রলোভন দিয়ে পিপাসায় ছাতি ফেটে যায়, তাহলে দুপুরের বেলায় অন্ধকার কুঠুরিতে বদ্ধ করে তাকে যদি চেষ্টা করেন এক গ্লাস পানি পান করাতে, এক গ্লাস পানি তাকে দিয়ে পান করানো সম্ভব হবে না। সে তার সিয়ামের কারণে, সে পানি পান করে না, কিন্তু যখন সে ইফতার করে, ইফতার করার সাথে সাথে, ইফতার করার সঙ্গে সঙ্গেই, ইফতার যখন করলো, সিয়াম যখন ভঙ্গ করলো, সাথে সাথেই সে সিগারেট, বিড়ি, তামাক, জর্দা এগুলি হারাম দ্রব্য খেতেও দ্বিধাবোধ করে না। সিয়ামরত অবস্থায় সে হালাল খাদ্য খাচ্ছিল না, যে আল্লাহর ভয়ে। সে আল্লাহ তো তখনও ছিলেন, এখনো আছেন, তখনও দেখতেন, এখনো দেখছেন। সেই আল্লাহর ভয়ে সিয়ামরত অবস্থায় হালাল খাদ্য তাকে খাওয়ানো সম্ভব হয় নাই। সিয়াম শেষ করার সাথে সাথে হারাম খাদ্য খেতেও সে এখন দ্বিধাবোধ করে না, কারণ সিয়ামরত অবস্থায় তার কাঁটা, ইমানের কাঁটা ছিল 100 পয়েন্টের উপরে। আর যখনই সিয়াম ভঙ্গ করে ইফতার করেছে, সাথে সাথে ইমানের গ্রেড কমে, ইমানের পাওয়ার কমে নেমে গেছে, যার ফলে এখন সে হারাম খেতেও দ্বিধাবোধ করছে না। ইমান বাড়ে কমে, এটা আহলে সুন্নাত আল জামাতের আকীদা। ইমান বাড়ে না কমে না, এটা হলো মুরজিয়াদের আকীদা এবং খারিজদের এক অংশের আকীদা। খারিজি এবং মুরজিয়াদের ইমান, খারিজদের ইমান একসাথে চলে যায়, আর মুরজিয়াদের ইমান কোনো সময় কমে না, বাড়ে না। মুরজিয়াদের ইমান সব সময় টিকে যায়। মুরজিয়াদের ইমান হলো সীসা ঢালার প্রাচীরের মতো, আর খারিজদের ইমান হলো কসুর পাতার পানির মতো। খারিজের ইমান তাড়াতাড়ি চলে যায়, সাথে সাথে বেঈমান হয়ে যায়, পাপ করলেই বেঈমান হয়ে যায়। আর মুরজিয়াদের ইমান যতই পাপ করুক না কেন, শুধুমাত্র কালেমা পড়লেই সে ইমানদার হয়ে যায়। ফা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিরুস সালেহাত, আমলে সালেহ করেছে। ঈমান আমলে সালেহের একটি অংশ, আর আমলে সালেহ ঈমানের একটি অংশ। ঈমানের সাথে আমলে সালেহ ওতপ্রোতভাবে জড়িত। ঈমান আনলাম, বিশ্বাস করলাম, কাজে পরিণত করতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস ইবলিস শয়তানেরও ছিল, কিন্তু ইবলিস শয়তান আনুগত্য করেনি। আল্লাহকে চিনত মক্কার কাফেরেরা, নবীকেও চিনত, কিন্তু নবীর প্রতি তারা ঈমান আনে নাই। তারা জেনে বুঝে হটকারিতা করে অনেকেই এই কাজগুলি করেছে, যার সপক্ষে অনেক দলিল প্রমাণ বিদ্যমান রয়েছে। ঈমান গাড়িতে আপনি সওয়ার হলেন, সাথে সাথে গাড়ি চালাতে হবে, তাহলে ঈমানটা থাকবে। আপনি মোটরসাইকেলে চড়লেন বা বাইসাইকেলে চড়লেন, বাইসাইকেলে যদি চালাতে থাকেন তো সাইকেলের উপরে টিকে থাকতে পারবেন, আর সোয়ার হয়ে যদি বাবু মেরে চুপ করে বসে থাকেন তাহলে হুড়মুড় করে পড়তে হবে। আস্তে চালান আর জোরে চালান, সাইকেলে চড়ে সাইকেল চালালে সাইকেলের উপরে থাকা যাবে। মোটরসাইকেল যদি চলতে থাকে তাহলে আপনি টিকে থাকতে পারবেন, আর যদি না চলে তাহলে আপনি পড়ে যাবেন। ঈমান এমন একটা জিনিস যে ঈমান আনার সাথে সাথে সেই ঈমানের আমলগুলি যদি না করা হয় তাহলে ঈমান থেকে মানুষ বিচ্যুত হয়ে যায়, ঈমান নাই হয়ে যায়, ঈমান থেকে খালি হয়ে যায়। ঈমান এমন একটি বস্তুর নাম, এমন একটি বিশ্বাসের নাম যে ঈমান ছাড়া দুনিয়ার কোনো আমলই চলে না। যার একটা দৃষ্টান্ত আমরা দিতে পারি, এখান থেকে আমি শূন্য লেখা শুরু করলাম, শূন্য লিখতে লিখতে লিখতে লিখতে একদম ওই খড়খড়িয়ার মন মোর পর্যন্ত, আর না হয় মেহেরচণ্ডী পর্যন্ত লিখে দিলাম, খালি শূন্য আর শূন্য, শূন্যই লেখলাম। শূন্যের কোনো মূল্য নাই, শূন্যের কোনো মূল্য হয় না। শূন্যের মূল্যায়ন তখনই হবে যখন শূন্যের আগে একটা সংখ্যা থাকবে। শূন্যের আগে একটা সংখ্যা থাকলে শূন্যের মূল্যায়ন হবে। ঈমান আর আমল, ঈমান যদি মজবুত হয় আমলে সালেহ কত পাওয়ারফুল হয় তার একটা দৃষ্টান্ত আমি দেই। ঈমানের গ্রেড আপনার 1, আর একজনের ঈমানের গ্রেড আছে 9। একজনের ঈমানের গ্রেড 1, আর একজনের ঈমানের গ্রেড 9। একজনের ঈমানের পাওয়ার হলো 9, আর একজনের ঈমানের পাওয়ার 1। এই ঈমানের 1 নাম্বার 1 গ্রেড যার আছে, তার এই 1 এর সাথে যে একটা শূন্য দেওয়া হয়, 1 আর 9 এর মধ্যে ডিফারেন্স কত? 1 আর 9 এর মধ্যে ডিফারেন্স কত? 8। 1 এবং 9 দুটার মধ্যে ডিফারেন্স কত? 8। যখনই 9-কে একটা শূন্য দেওয়া হলো আর 1-কে একটা শূন্য দেওয়া হলো, এখানে হলো 10 আর ওখানে হলো 90, ডিফারেন্স কত হলো? ডিফারেন্স কত হলো? 80। আগেই বলেছি প্রোগ্রামের আগেও যে আমরা আসলে এখানে যে প্রোগ্রামে বসি, এই প্রোগ্রাম মূলত এটা কোনো ওয়াজ মাহফিল নয়, এটা একটা বুঝার জিনিস। এই হাদিসটাকে একটু পরে হাদিস আসবে, হাদিসটাকে একটু বোঝার জন্য আমি আপনাদের একটু সহজ করে বলছি। একের সাথে শূন্য দিলে হবে 10, আর নয়ের সাথে শূন্য দিলে হবে 90। এবার 10 আর 90-এর মধ্যে ডিফারেন্স কত? 80। এককে আর একটা শূন্য দেওয়া হলো, হয়ে গেল 100। এককে একটা শূন্য দেওয়া হলো, হয়ে গেল 100। এই দেখেন এখানে সুন্দর বোঝা যাচ্ছে। এবার তাহলে এককে একটা শূন্য দিলে 100 হলো, নয়কে আর একটা শূন্য দিলে কত হবে? 900 হয়ে যাবে। 900 আর 100-র মধ্যে ডিফারেন্স কত? এবার এককে আর একটা শূন্য দেন, এখানেও যা দিচ্ছেন ওখানেও কিন্তু তাই দিচ্ছেন, বোঝা যাচ্ছে কথা? এখানে যা দিচ্ছেন ওখানেও তাই দিচ্ছেন। এভাবে এককে 5টা শূন্য দিয়ে দেন, এককে 5টা শূন্য দিলে এক এবার কত হলো? 100,000 হয়ে গেল। আর 9কে 5টা শূন্য দিলে কয় লক্ষ হবে? 9। আর এবার 900,000 আর 100,000-এর মধ্যে ডিফারেন্স কত? 800,000 ডিফারেন্স হয়ে গেল। ওই কথাই মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব বলছেন যে আবু বকর সিদ্দিক 5 অক্ত সালাত পড়তেন, আমি ওমরও 5 অক্ত পড়তাম, আমি 5 অক্ত পড়তাম, আবু বকর সিদ্দিকও 5 অক্ত পড়তেন। উনি আবু বকর সিদ্দিক 6 অক্ত পড়তেন না, আমি 30টা সিয়াম পালন করতাম, উনিও 30টা সিয়াম পালন করতেন, উনি আমার চেয়ে 1-2টা বেশি পালন করতেন না। উনি আগে বেড়ে গেলেন কিভাবে? বলে যে উনার ভিতরের মেশিনটা ছিল পাওয়ারফুল, ওনার ইমানের গ্রেডটা ছিল বাড়তি। ইমানের গ্রেড যার বাড়তি হয় তার আমল তাকে অনেক দূরে নিয়ে চলে যায়, ইমানের গ্রেড যদি কম থাকে তাহলে তার আমল তাকে আগায় নিতে পারে না। ওই জন্য একজন একটা খেজুর দান করে এখলাসের কারণে পাহাড় পরিমাণ নেকি পেতে পারে, আর একজন পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও একটা নেকিও না পেতেও পারে। এবার ইমানের পার্থক্যটা আমরা বুঝলাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত। আগে ইমানটা আনো, ইমানটা যদি তোমার এক হয়, এবার একটা শূন্য দিলে হলে 10, আর একটা দিলে 100, আর একটা দিলে 1,000, আর একটা দিলে 10,000, আর একটা দিলে 1,00,000, আর একটা দিলে 10,00,000, আর একটা দিলে 1,00,000। একটা সংখ্যার পরে যত শূন্য লিখতে থাকলেন ততই মর্যাদা বাড়তে থাকলো, আর যখনই শূন্য লেখা হলো, খালি শূন্যের সাথে কোনো সংখ্যা নাই, সেই শূন্যের কোনো মূল্যও নাই। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেস্তার প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস যদি না থাকে, ইমান যদি কারো না থাকে, তাহলে সেই আমলে সালেহের কোনো মূল্য নাই। তা নাহলে কাফেরেরা কত দান খয়রাত করে, বিপদ আপদ বালা মুসিবত হলে সারা বিশ্বে তারা ত্রাণ সামগ্রী পাঠিয়ে দেয়, সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্য তারা কত কিছু আবিষ্কার করে সারা বিশ্বকে উপহার দিয়েছে। তাদের তৈরি করা তাদের যন্ত্রপাতি দিয়ে আমরা আজকে আধুনিক বিশ্বে চলছি, এমনকি ধর্মকর্মের কাজেও সেসব জিনিস ব্যবহার করতেছি, কিন্তু আখেরাতে তাদের কোনো অংশ নাই। আমালাহু ফিল আখেরাতে মিন খালাক, কেন? যেহেতু তাদের ঈমান নেই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তাহলে ঈমান আনে বসে থাকলেও সাইকেলের মতো পড়ে যেতে হবে, আর শুধু আমলে সালে করলেও কাজ হবে না যদি ঈমান ঠিক না থাকে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনে আর আমলে সালে করে চুপচাপ বসে থাকলেও হবে না, এবার দাওয়াতি কাজ করতে হবে। ওয়া তাওয়াসাও বিল হক, কুলিল হক মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বলে দাও হে নবী, হক এসেছে তোমার রবের পক্ষ থেকে, কুলিল হক মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওমান সাফাল ইয়াকফুর। যার মনে চায় সে ঈমান আনো, আর যার মনে চায় সে বেঈমান হয়ে যাও। তাহলে হক আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে যে ওহির বিধান, ওহির বিধান ছাড়া পৃথিবীর যা কিছু আছে ধর্মের নামে সেটা চালালে সবই না হক। এমনকি যদি মুআমালাত হয় এবং ধর্মের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটাও বাতিল। এই বাতিল চর্চা সবাই করছে, যারা স্বপ্নের ধর্ম প্রচার করছে তারাও হকের প্রচার করতে পারেনি, যারা আব্রাহাম লিঙ্কনের ধর্ম প্রচার করছে তারাও করতে পারেনি। আমরাই একমাত্র যারা কোরআন এবং সুন্নার পথে মানুষকে ডাকছি। আমাদের কোনো তন্ত্র মন্ত্র নাই, আমাদের কোনো পীর বুজুর্গ নাই, আমাদের কোনো কেতাব নাই, আমাদের কোনো নেশাব নাই, আমাদের কোনো বক্তব্য নাই, আমাদের কোনো কোনো কবর নাই, আমাদের কোনো মাজার নাই। আমাদের ঠিকানা হলো কাল আল্লাহ কাল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, সাহাবায়ে কেরামগণ আল্লাহ এবং তার রাসূলের কথা যেভাবে বুঝেছেন, আলা ফাহমে সালাফিনা সালে কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি আলা ফাহমে সালাফিনা সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের কাছে দিয়েছেন, এটাই হক। তো সেই হকের প্রচার মানুষের কাছে করে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। হকের প্রচার করতে গিয়ে জুলুম নির্যাতন নিষ্পেষণ গালিগালাজ বিভিন্ন ধরনের আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযুররুহুম মান খালাফাহুম ওয়া ফী রাওয়ায়াতিন মান খাযালাহুম, তাদেরকে কেউ বিরোধিতা করবে, তাদের কেউ ক্ষতি করার চেষ্টা করবে, তাদেরকে কেউ অপমান অপদস্থ করবে, কিন্তু তাদেরকে সেই হক থেকে বিচ্যুত করতে পারবে না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াত দিতে গেলে সবরের অবশ্যই প্রয়োজন হবে, কারণ হক এমন একটা বিষয় যেখানে সবর ছাড়া সেই হক প্রতিষ্ঠা করা বা প্রচার করা সম্ভব নয়। উলামায়ে কেরামগণ বলেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, সালাফে সালেহিনগণ বলেন যে মানুষ, অনেক মানুষ বিশ্বাস করে কিন্তু প্রকাশ করে খুব কম লোক, বিশ্বাস করে কিন্তু প্রকাশ করে খুব কম লোক। আমাকে পাবনার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বলেছিলেন, মাদানী সাহেব, প্রচলিত মুনাজাতের দলিল নাই, ওটা আমি ভালো করেই জানি, প্রচলিত মুনাজাতের দলিল নাই, ওটা আমি ভালো করেই জানি, কিন্তু এদেশের মানুষ অধিকাংশ এই প্রচলিত মুনাজাতের পক্ষে, অতএব আমি আপনার পক্ষে বলতে পারবো না, ঘরের মধ্যে বললাম, ইলেকশনের সামনে কিন্তু আপনার বিরুদ্ধে থাকবো আমি। উনি বুঝতে পারলেন কিন্তু প্রকাশ করতে পারলেন না। বাদশাহ হিরাক্লিয়াসেরও তাই হয়েছিল, বাদশাহ সম্রাট হিরাক্লিয়াসের কাছে যখন রাসূলুল্লাহ সাল্লামের চিঠি চলে গেল, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে ইনি সত্য নবী, কিন্তু নিজের ক্ষমতার লোভে এই কথাটা প্রকাশ করতে পারেন নাই, দুই একবার প্রকাশ করার চেষ্টা করেছেন কিন্তু মায়ের মুখু পরিবেশ দেখে আবার ফিরে চলে এসেছেন। ওলামায়ে কেরামগণ বলেন, হক বুঝা লোক দুনিয়াতে অনেক আছে, অনেকেই বোঝে টের পায় যে এই কথাটা ঠিক, কিন্তু প্রকাশ করা লোক কম। আরে ঠিক বলতে গিয়ে সমাজে ক্যাচাল করে লাভ কি? লালবাগের একজন মুফতি সাহেবের কাছে মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রহমাতুল্লাহ গিয়েছিলেন, গিয়ে বলছেন, এই মাসলাগুলি ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। আপনি বলেন না কেন? বলে আমি বলতে পারবো না, আমার একটা সমাজ জামাত আছে। ঢাকা উত্তরবাড্ডা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি একজন ভাইকে বলছেন, আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, তবে খবরদার আপনি আমার নাম বলবেন না, আপনি ব্যক্তিগতভাবে পড়েন। ওই লোক বলছে যে আমি প্রচার শুরু করে দিয়েছি। কে বলেছে? বলে উত্তরবাড্ডা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল বলেছে। সমাজে লেগেছে ক্যাচাল, প্রিন্সিপালের অফিস ঘেরাও করেছে জনগণ, বলে আপনি ফতোয়া দিয়েছেন লামুজাবিদের পক্ষে। বলে কে বলল? বলে অমুক বলেছে, ধরে আনো তাকে। এই মিয়া, তোমাকে বলছি ব্যক্তিগতভাবে আমল করতে, তোমাকে ভালোবাসি দেখে অরিজিনাল খবরটা তোমাকে বলছি, তো তুমি প্রচার করলে কেন? তুমি যদি আর একবার বলো তাহলে আমি তোমার এই কথা ঘুরাই নিলাম, আমি বলবো যে আমি আর বলি নেই, আমি কিন্তু অস্বীকার করব, তুমি কিন্তু আমার রেফারেন্স আর দিতে পারবে না। তখন ওই ভাই বলেন, তুমি বেঈমান, তুমি বেঈমান, তুমি বেঈমান, তিনবার বেঈমান বলে কামেল মাদ্রাসার প্রিন্সিপালের সামনে আঙ্গুল ঝাঁকায় একজন প্রেসের মালিক উঠে চলে আসলেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে হক বোঝা লোক অনেক আছে কিন্তু ভয়ে বলতে পারার লোক কম, বলার লোক আরো কিছু আছে কিন্তু বলার সময় হক আমল করা লোক, সরি, হক বোঝা লোক আছে কিন্তু আমল করা লোক কম। আমল করা লোক যতটুকু আছে তার চেয়ে বলার লোক কম, নিজে নিজে আমল করব চুপচাপ, কেউ জানলো না বুঝলো না আমার হিসাব আমি পরকালে দেব। তাই তো এক ভাই বলছিলেন যে বায়তুল মুকাররমে গেলে আমি বুকের উপর হাত রাখি, মদিনায় আসলে বুকের উপর হাত রাখি, বায়তুল মুকাররমে আমাকে কেউ চেনে না আমি তখন বুকের উপর হাত রাখি, কিন্তু আমার গ্রামে গিয়ে আমি নাভির নিচে হাত রাখি। আমাদের আরেক ভাই জিজ্ঞেস করলেন, তিনি একজন ডক্টর, বললেন ডক্টর সাহেব আপনি বায়তুল মুকাররমে কোন আল্লাহর ইবাদত করেন আর আপনার গ্রামে কোন আল্লাহর ইবাদত করেন, আর মদিনার মসজিদে নববীতে সে কোন আল্লাহর ইবাদত করেন, আপনি তো একই আল্লাহর ইবাদত যদি সব জায়গায় করতেন তাহলে এক জায়গায় এক রকমের আরেক জায়গায় আরেক রকমের হলো কেন? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। হক বুঝা লোক যথেষ্ট আছে কিন্তু আমল করা লোক কম, সুদ হারাম এ কথা বুঝা লোক আছে না সমাজে? যথেষ্ট আছে কিন্তু আমল করা লোক কম, আমল করা লোক যথেষ্ট আছে কিন্তু বলার লোক কম, বলতে রাজি না আমার দামি করব, মানুষকে বলতে যে আমি ঝামেলায় পড়বো কেন? বলার লোক যথেষ্ট আছে কিন্তু মার যখন শুরু হয়ে যায় তখন টিকে থাকা লোক খুবই কম। ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, শেষ পর্যায়ে এসে একদম জিরোতে নেমে যায় হাজারে একজন টেকে। হাজার হাজার উলামায়ে কেরামগণ বলছিলেন আল্লাহর কোরআন মাখলুক নয়, আল্লাহর কোরআন হলো আল্লাহর কালাম। ইমাম আহমদ বিন হাম্বলকে মার যখন শুরু হলো তখন আব্দুল আজিজ কেনানি আর ইমাম আহমদ বিন হাম্বল বাদে হাজার হাজার আলেম সব ওই খলিফার সাথে কাছে গিয়ে আত্মসমর্পণ করেছিল। তে কাজেই ওয়াতাওয়া সাউবিল হককে ওয়াতাওয়া সাউবিস সবর, সবরের তালিম দিতে হবে, পরামর্শ দিতে হবে। আপনি যখনই কাজ করবেন তখনই আপনাকে সবরের প্রয়োজন। এখনো দেখেন না কত কথা আমাদেরকে বলে, আমরা সঠিক কথা বলতে গেলেই বলে তুমি এটা করছো, তুমি ওটা করছো, তুমি অমকের পক্ষে বললে, অমকের পক্ষে বললে। তাই তো সেদিন একজনকে বলছিলাম, দুঃখ করে বলছিলাম যে আমি তো অমকের মতো হয়ে গেলাম, তা আপনি তো অমকের মতো হয়ে গেলেন কেন? আপনি তো হিন্দুর মতো হয়ে গেছেন, আমি তো সরকারের মতো হয়ে গেছি, তা আমি তো সরকারের মতো হয়ে গেছি, আপনি তো হিন্দুর মতো হয়ে গেছেন, কিভাবে হলাম? হিন্দু ভাত খেয়ে আপনিও খান, হিন্দু লুঙ্গি পরে আপনিও পরে, এই হিন্দুর মতো হননি আপনি? ফা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কথা আমার গতিতে চলে, আমার কথা কার সাথে মিললো আর না মিললো সেটা তো দেখার বিষয় আমার নয়। ইবলিস শয়তানের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী কি শিখেছিলেন? আয়াতুল কুরসি শিখেছিলেন। কার কাছ থেকে শিখেছিলেন? ইবলিস শয়তানের কাছ থেকে শিখেছিলেন। আল হিকমাতু দাল্লাতুল মুমিন, হিকমত হলো মুমিনের হারানো সম্পদ। হিকমত যেখানে পাবো আমরা সেখান থেকে গ্রহণ করে নেব, হারানো সম্পদ মুমিনের। ইবলিস শয়তানের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আয়াতুল কুরসি শিখেছিলেন। বন্ধুগণ, এই সূরা আসরের সংক্ষিপ্ত এই শিক্ষা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি, আল্লাহ পাক আমাদের ইহকাল পরকাল মঙ্গলময় করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।